أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دارو الله رنامي تاسين ميم تلك آيات الكتاب المبين এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين ওরা মুমিন হইতেছ না বলিয়া তুমি হয়তো মনকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে إن شأن ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين আমি ইচ্ছা করি আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোনো নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয় فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون উহারা তো অস্বীকার করিয়াছে সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও قوم فرعون ألا يتقون ফেরাউনের সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না قال رب إني أخاف أن يكذبون তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহ্বা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও ولهم علي ذنب فأخاف أن يقتلون আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون আল্লাহ বলিলেন না কখনই নহে তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলো আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল أن أرسل معنا بني إسرائيل আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েলকে قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফেরাউন বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ তুমি অকৃতজ্ঞ মুসা বলিল আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসুল করিয়াছেন وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করিয়াছ قال فرعون وما رب العالمين ফেরাউন বলিল জগৎসমূহের প্রতিপালক আবার কি قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين موسى بوليل تني آكاش مندلي وبرثيبي এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফেরাউন তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল, তোমরা শুনিতেছ তো? মূসা বলিল, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون فرعون بوليلو تمادر پوتی پریدو تمادر رسول تو نشچی پاگل قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون موسى بوليلو تيني پوربو پشتیمیر ایبن وادر مدبرتی شمستو کچور پروتی پالو جدی تمرا بوچی تیر قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين فرعون بوليل تم جدي آمار پوريبرت انك إله روپ گرهن کرو امي تمك عبوشي كاراردد كوريبو قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت موسى بوليل امي جدي تمار نكت كنو سپشت ندرشن آنائن كوري تبو قال فأت به إن كنت من الصادقين فرعون بوليلو تمي جدي شتبادي هاو تبه اوها اپستيت کرو فألقى عصاه فإذا هي ثعبان مبين اتبار موسى تهار لاتي نكيب كوريلي تتخنات اوها اك شاکخات اجگر هويلو ونزع يده فإذا هي بيضاء للناظرين ابن موسى هات باهير كوريلو আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। ফিরাউন তাহার পরিষদ বর্গকে বলিল, এ তো এক সুদক্ষ জাদুকর, এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি করিতে বলো? قالوا أرجه وأخاه وبعث في المدائن حاشرين وهارا بوليلو تاهاكي و تاهار براتاكي كيچو أبوكاش داو ايبن نغري نغري شنغرو كاروك دير پاتاو يأتوك بكل سحار عليم جانا تاهارا تمان نكر پرتتی اوفيقو جادو كرو بستيت كوري فجمع السحرة لميقات يوم معلوم اتبار اك ندھر تو ديني ندشتو شموئي জাদুকরদেরকে একত্র করা হইল। এবং লোকদেরকে বলা হইল, তোমরাও সমবেত হইতেছ কি? যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয়। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين অতঃপর জাদুকরেরা আসিয়া ফিরাউনকে বলিল, আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قال نعم وإنكم إذا لمن المقربين ফিরাউন বলিল, হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে। قال لهم موسى ألقوا ما أنتم ملقون موسى وهدرك بوليلو تمادر جاها نكيب كوريبا تاها نكيب كورو فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون أتبار وهارا وهدر رجو او لاتي نكيب كوريلو ابن وهارا بوليلو فرعونر اجاتر شپوت امرأي بجوي هويبو فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। فألقي السحرة ساجدين তখন জাদুকরেরা সিজদায় অবনত হইয়া পড়িল। قالوا آمنا برب العالمين এবং বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি। রব্বি মূসা ওয়া হারুন যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ক্বালা আমান قلتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين فرعون بللو كي আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই উহারা বলিল কোনো ক্ষতি নাই আমরা আমাদের প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তন করিব আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আমি মুসার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাইর হও তোমাদের তো পশ্চাদাপন করা হইবে অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধ মালা হইতে এই রূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম মুসা বলিল কখনোই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন অতঃপর মুসার প্রতি ওহি করিলাম তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করিলাম মুসা ও তার সঙ্গী সকলকে তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা ربكم الأقدمون تمرا এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহারা সকলেই আমার শত্রু জগৎ সমূহের প্রতিপালক ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্ম পরায়ণদের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম উহাদেরকে বলা হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া এবং ইবলিশের বাহিনীর A fountain where the devotees of Allah do drink, making it flow in unstinted abundance. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক They perform their vows and they fear a day whose evil flies far and wide ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে and they feed for the love of Allah the indigent the orphan and the captive انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় Saying, we feed you for the sake of Allah alone. No reward do we desire from you, nor thanks. إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا أَمْرَ أَشُنْ